মানুষ জন্ম দেওয়ার ঝামেলাও আছে, সন্তান জন্ম দেওয়ার অনেক কষ্টও আছে। এই ঝামেলা এবং কষ্ট মানুষ বরণ করে নেই শুধুমাত্র যৌন আকর্ষণের কারণে। যদি যৌন আকর্ষণ থাকত না, তাহলে মানুষ সন্তান জন্ম দেওয়ার ঝামেলা মাথা পেতে নিত না, সন্তান জন্ম দেওয়ার কষ্ট বরণ করে নিত না। শুধুমাত্র যৌবনের তাড়নায় মানুষ সন্তান জন্ম দেওয়ার ঝামেলা বরণ করে নেয়, সন্তান জন্ম দেওয়ার কষ্ট, সন্তান লালন পালন করার কষ্ট বরণ করে নেয়। এই হল একটা রহস্য, যে রহস্যের কারণে আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। আরেকটা রহস্য হল, আল্লাহ যে দুনিয়াতে মানুষকে পালাক্রমে পাঠাচ্ছেন অকারণে নয়। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাচ্ছি পালাক্রমে তাদের আমল, তাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য। যেমন এক আয়াতে বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তাআমালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে পালাক্রমে দুনিয়াতে মানুষ পাঠাচ্ছেন, তোমাদেরকে পাঠাচ্ছেন তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য, তোমাদের আমল পরীক্ষা করার জন্য। ভালো আমল করো না খারাপ আমল করো, কার্যকলাপ ভালো করো না খারাপ করো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবং পরীক্ষার বিভিন্ন পদ্ধতি রয়েছে, আল্লাহ মানুষকে কিভাবে পরীক্ষা করবেন। এর মধ্যে পরীক্ষার একটা পদ্ধতি হল, মানুষের মধ্যে একদল নারী থাকবে আর একদল পুরুষ থাকবে। নারীর দেহেও যৌবন থাকবে, পুরুষের দেহেও যৌবন থাকবে। নারীর যৌবনের আকর্ষণ হবে পুরুষের সাথে মিলিত হওয়ার, পুরুষের যৌবনের আকর্ষণ হবে নারীর সাথে মিলিত হওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্পরিক বিপরীত লিঙ্গের মিলন সর্বাবস্থায় বৈধ করে দিয়েছেন পশু জানোয়ারের জন্য, মানুষের জন্য সর্বাবস্থায় বৈধ নয়। শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই নারী পুরুষের মিলনকে আল্লাহ বৈধ করেছেন। বিবাহ বন্ধন ছাড়া মানুষের নারী পুরুষের মিলনকে আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন। এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, তুমি হালাল উপায়ে মিলতে যাও না হারাম উপায়ে মিলতে যাও। এজন্য হাদিস শরীফের উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারব। একটা অঙ্গ হল তার লজ্জাস্থান আর একটা অঙ্গ হল তার জিহ্বা। জিহ্বার দ্বারা হারাম খাদ্য খাবে না, জিহ্বার দ্বারা হারাম কথা বলবে না, আর লজ্জাস্থানকে হারাম উপায়ে উপভোগ করবে না। এ মর্মে আমার যে উম্মত গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর রাসূল বলেন, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারব। কাজেই আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী দুভাগে বিভক্ত করেছেন, যত হেকমতের কারণে, যত রহস্যের কারণে, যত কৌশলের কারণে। এর মধ্যে আরেকটা কারণ হল, পরীক্ষা করবেন মানুষকে, মানুষের নারী এবং পুরুষকে, যে তোমরা বিবাহ বন্ধন এ আবদ্ধ হওয়ার মাধ্যমে মিলিত হও না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই মিলিত হও। এটা আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, একদলকে করেছেন পুরুষ আর একদলকে করেছেন নারী। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান পুরুষদেরকে বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আপনি মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন, ইয়াবুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন, তারা যেন চক্ষু সংযত রাখে, তাদের লজ্জাস্থান সংযত থাকবে। এ আয়াত পবিত্র কোরআনের সুরায়ে নূর এর 30 নম্বর আয়াত, সুরায়ে নূর এর 30 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল, আপনার মুসলমান উম্মতের পুরুষদেরকে বলে দিন, তারা যেন চক্ষু সংযত রাখে, তারা যেন চক্ষু হেফাজত করে, তাহলে তাদের লজ্জাস্থান সংযত থাকবে, হেফাজত থাকবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, চক্ষু সংযত রাখার ব্যাখ্যা হল ভিন্ন নারীকে অবাধে দেখো না, পর নারীকে তুমি কুদৃষ্টিতে কামুক দৃষ্টিতে দেখবে না। পর নারী ইসলামী শরীয়তের পরিভাষায় ওই সমস্ত নারীদেরকে বলা হয় যাদেরকে একটা পুরুষের জন্য শরীয়তের বিধান মতো বিয়া করা বৈধ হয়। যে পুরুষের সাথে যে নারীর বিয়া হালাল, এই পুরুষের জন্য এই নারীটা পরনারী, পরনারী ভিন্ন নারী। যেমন চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়া হালাল নাকি চট্টগ্রামে হারাম আছে, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়া হালাল, মামাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের বিয়া হালাল, ফুফাতো ভাইয়ের সাথে মামাতো বোনের বিয়া হালাল, বড় ভাই মারা গেলে দেবরের সাথে ভাবির বিয়া হালাল, বড় বোন মারা গেলে দুলাবাইয়ের সাথে শালির বিয়া কি বলেন হালাল। যাদের সাথে যাদের বিয়া হালাল, বিয়া না হওয়া পর্যন্ত তাদের সাথে তাদের পর্দা রক্ষা করা ফরজ। এই পর্দা রক্ষা করার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, চক্ষু সামলাইয়া রাখো, অবাধে দেখবা না। শরীয়তসম্মত কারণ ছাড়া একজন ভিন্ন পুরুষ একজন ভিন্ন নারীকে দেখবে না, শরীয়তসম্মত কারণ ছাড়া একজন ভিন্ন নারী একজন ভিন্ন পুরুষকে দেখবে না। তাহলেই তোমাদের পুরুষদের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজতে থাকতে পারে। সূরায়ে নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে বলেছেন, চক্ষু সামলাও, তোমাদের চরিত্র হেফাজতে থাকবে। 31 নম্বর আয়াতে মুসলমান নারীদেরকে বলেছেন, তোমাদেরও চক্ষু সামলাও, তোমাদের সতীত্ব হেফাজতে থাকবে। প্রশ্ন হল, পুরুষের চোখের সাথে তার চরিত্রের সম্পর্কটা কি, নারীর চোখের সাথে তার সতীত্বের সম্পর্কটা কি? এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে বুঝে আসবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মর্ম, ভালো রকম স্মরণ থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা 6 প্রকার, ব্যভিচার 6 প্রকার। প্রথম প্রকার জিনার নাম চোখের জিনা, দ্বিতীয় প্রকার জিনার নাম মুখের জিনা, তৃতীয় প্রকার জিনার নাম কানের জিনা, চতুর্থ প্রকার জিনার নাম হাতের জিনা, পঞ্চম প্রকার জিনার নাম পায়ের জিনা, ষষ্ঠ প্রকার জিনার নাম লজ্জাস্থানের জিনা। হাদিস শরীফে রাসূল জিনা কত প্রকার বলেছেন? ছয় প্রকার। আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা মাত্র ছয় নম্বর থেকে জিনা মনে করে, সুজুল্লজ্জাস্তানের জিনাকেই জিনা মনে করে, এর আগের পাঁচটাকে সাধারণ মুসলমানেরা জিনাই মনে করে না। বরং একটা দল অতীতকালে বাংলাদেশের গদিতে ক্ষমতাসীন ছিল, এই দলের এক নেতা কয়েকদিন আগে এক জাতীয় পত্রিকায় বিবৃতি দিয়েছে, নারীদের হেজাব পরলে, নারীদের পর্দা রক্ষা করলে দেশের উন্নতির কাজ করা যাবে না। কাজেই দেশের উন্নতি সাধন করতে হলে নারীরা পর্দা ফেলে দিয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অথচ এই দলটাই একসময় বাংলাদেশের গদিতে ছিল এবং আইন পাস করেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। যে দল গদিতে থাকাকালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আইন পাস করল, এই দলের নেতা পত্রিকায় বিবৃতি দিল যে দেশের উন্নতি করতে হলে পর্দা রক্ষা করলে চলবে না, পর্দা লঙ্ঘন করতে হবে দেশের উন্নতির জন্য। কাজেই এদের কাছে জিজ্ঞাসা করতে হয়, তোমাদের ইসলাম কোত্থেকে আমদানি করেছ? যে দলের রাষ্ট্র ধর্ম ইসলাম সে দল যদি বলে নারীদের পর্দা রক্ষা করা চলবে না, তাহলে তাদের ইসলামের রূপরেখাটা কি? আমাদের জানা আছে তাদের ইসলাম আমদানি করেছে কোত্থেকে। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাম্প্রতিককালের একজন তৃতি সন্তান, তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন, এদের নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। এই গ্লোবালাইজেশন বইয়ে এর লেখকের নাম মাওলানা ইয়াসির নদীম। মাওলানা ইয়াসির নদীম গ্লোবালাইজেশন বইয়ে বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন, যে বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে সমস্ত নারীকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চায় কে? বুশ। যারা ইসলামের কথা বলে ও নারীদেরকে পর্দামুক্ত করতে চায়, এদের ইসলাম কোত্থেকে আমদানি করা? বুশের কাছ থেকে আমদানি করা ইসলাম, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম নয়। এ প্রসঙ্গে আমি দুটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। সম্ভবত গত বছর আমি কথাটা বলেছি আপনাদের, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক মুসলমান পুরুষ পরিবেশগত কারণেই দাড়ি মুন্ডন করে। এই সমস্ত দাড়ি মুন্ডনকারী পুরুষদেরকে আমি দাড়ির দুশ্মন বলি না, আমি এদেরকে বলি নবীর সুন্নতে অবহেলাকারী। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, এমন স্কুলে লেখাপড়া করে, এমন কলেজে লেখাপড়া করে, এমন ভার্সিটিতে লেখাপড়া করে, এমন অফিসে চাকরি করে, এমন বাজারে ব্যবসা করে যেখানে সাধারণত কেউ দাড়ি রাখে না, তাদের দেখা দেখি সেও রাখেন। এই দেখি দাড়ির দুশ্মনির কারণে না পরিবেশগত কারণে? এইভাবে পরিবেশগত কারণে যে সমস্ত মুসলমান পুরুষের মুখে দাড়ি রাখে না, এদেরকে আমি দাড়ির দুশ্মন বলি না, এদেরকে বলি নবীর সুন্নতে অবহেলাকারী। আপনারা কি আমার সাথে একমত? এরা দাড়ির দুশ্মন না নবীর সুন্নতে অবহেলাকারী? যেদিন এদের অন্তরে নবীর সুন্নতের গুরুত্ব মূল্যায়িত হবে, সেদিন নিজের থেকেই এরা দাড়ি রাখবে আমার বিশ্বাস। কিন্তু যেই মুখ বক্তৃতা দিল, সারা দুনিয়ার পুরুষদের চেহারাকে সে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়, সে কি নবীর সুন্নতে রহলাকারী না দাড়ির দুশ্মন? তাহলে দাড়ির দুশ্মনকে বুশ। আর আমাদের দেশে আছে একদল বুশের দালাল, এরা তারা যারা দাড়ি মুন্ডায় তারা নয়। আমি আগে বলেছি যারা দাড়ি মুন্ডায় তারা নবীর সুন্নতে অবহেলাকারী, তারা বুশের দালালও নয় দাড়ির দুশ্মনও নয়। বুশ হল দাড়ির দুশ্মন, আর যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সন্ত্রাসী বলে এরা হল বুশের দালাল। যারা দাড়িওয়ালা দেখলে বলে সন্ত্রাসী, যারা টুপিওয়ালা দেখলে বলে সন্ত্রাসী, এরা হল বুশের দালাল। সুতরাং যে বুশ বক্তৃতা দিল যে আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আমাদের দেশে যে সমস্ত নামদারি মুসলমানেরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সন্ত্রাসী কয়, এরা হল এক নম্বর বুশের দালাল। আর আমাদের দেশের যে সমস্ত নামদারি মুসলমানেরা মুসলমানের গড়ে জন্ম হয়েও নারীদেরকে বেপর্দা করার আন্দোলন চালায়, তারাও বুশের দালাল। এই সমস্ত বুশের দালাল মির্জাফর মার্কা নামদারি মুসলমানদের উদ্দেশ্যে বলতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা নূর এর 31 নম্বর আয়াতে বলেন, হে মুসলমানের নারীরা, তোমাদের শরীরের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীকে বলতেছেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, প্রকাশ করা নিষেধ। এরপরে তারা বলে শ্রদ্ধা ভালন করা যাবে না, শ্রদ্ধা লঙ্ঘন করো। এরা কোরআন মানল না কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। এরা যদি মুসলমান দাবি করে সত্যই মুসলমান না নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান? এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের মতো মুসলমান? এদের নামটা শুধু মুসলমানই, আসলে এরা মুসলমানই বিধান বিশ্বাস করে না, এরা আল্লাহর কালাম বিশ্বাস করে না, এরা নবীর তরিকা বিশ্বাস করে না। আমাকে আজকের বক্তব্যের আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে বেহায়ামির অশুভ পরিণাম। আগে আমাদের বুঝতে হবে বেহায়ামি কাকে বলে, বেহায়ামি কাকে বলে, এবং বোঝার পরে আমরা বুঝতে পারব অশুভ পরিণামটা কি। সেই বেহায়ামি কাকে বলে এর পরিচয়ের জন্যই আমি আপনাদের সামনে সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে আপনি বলে দিন, চক্ষু যেন হেফাজত করে, চক্ষু যেন সংরক্ষণ করে, তাহলে তাদের লজ্জাস্থান সংরক্ষিত হবে। প্রশ্ন জাগে, চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্কটা কি? প্রশ্নের জবাব বোঝার জন্য আগেই বলেছি রাসুলের হাদিসটা স্মরণ রাখতে হবে। হাদিস শরীফে রাসুল বলেছেন জিনা কত প্রকার? ছয় প্রকার। প্রথম প্রকার জিনা স্মরণ রাখবেন, সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। যদি সত্যি আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বিশ্বাস হবে। সত্যই যদি আপনারা আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে আল্লাহর কোরআনের কথা অবশ্যই বিশ্বাস হবে। যদি কেউ মুনাফিক থাকে, তাহলে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে, আল্লাহর কোরআন সে বিশ্বাস করবে না, নবীর তরিকা সে বিশ্বাস করবে না। মুমিনে আর মুনাফিকে এই হল পার্থক্য। মুমিনও নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, মুনাফিকও নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়। কাজেই মুসলমান শব্দের মধ্যে মুমিন মুনাফিকের পার্থক্য নাই, মুমিন মুনাফিকের পার্থক্য পার্থক্য হল কুরআনের বিধান বিশ্বাস করে কিনা, নবীর তরিকা বিশ্বাস করে কিনা, এর মাধ্যমে মুমিনের আর মুনাফিকের পার্থক্য হয়। যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, আল্লাহর কুরআনের বিধান বিশ্বাস করে, নবীর তরিকা বিশ্বাস করে, এই সমস্ত মুসলমানেরা মুমিন। আর যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, আল্লাহর কুরআনের বিধান বিশ্বাস করে না, নবীর তরিকা বিশ্বাস করে না, মুসলমান হিসেবে পরিচয় দানকারী এই সমস্ত লোকেরা মুমিন না মুনাফেক? তারা মুনাফেক। আমাদের আলোচ্য বিষয়কে বোঝার জন্য মুমিন আর মুনাফিকের পার্থক্য বড় রকম স্মরণ রাখতে হবে। আমি মুসলমান বললেই মুমিন হয়ে যায় না, কুরআনের বিধান বিশ্বাস করো কিনা বলো তুমি যে মুসলমান, নবীর তরিকা বিশ্বাস করো কিনা বলো তুমি যে মুসলমান। সূরায়ে নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পুরুষ অবাধে বেগানা নারী দেখবে না, ভিন্ন নারীকে দেখবে না। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নারীরা ভিন্ন পুরুষকে দেখবে না, নিষেধ। নারীদের জন্য ভিন্ন পুরুষ দেখা নিষেধ, পুরুষের জন্য ভিন্ন নারী দেখা নিষেধ। বলুন আপনারা কোন সুরার কত কোন কোন নম্বর আয়াতে বলেছেন? সূরায়ে নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন। এখন যদি কেউ নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় আর বলে পুরুষরা নারীদেরকে দেখতে হবে, নারীরা পুরুষদেরকে দেখতে হবে, নারীরা পর্দা ধারণ করতে পারবে না, তাহলে এই সমস্ত লোকেরা মুমিন না মুনাফেক? কিভাবে বুঝলেন মুনাফেক? কুরআনের বিধান বিশ্বাস করে না, কুরআনের বিধান বিশ্বাস না করলে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলেই মুমিন হইয়া যায় না, মুনাফেক হয়। মুনাফিক হয় যারা কুরআনের বিধান বিশ্বাস করে না, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, এরা মুমিন নয়, এরা মুনাফিক। যে সমস্ত মানুষ নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, কুরআনের বিধান বিশ্বাস করে, নবীর তরিকা বিশ্বাস করে, শুধু তারা মাত্র মুমিন হয়। তাই দেখুন আল্লাহ কুরআনের আয়াতে কি বলেন, কুল্লিল মুসলিমিনা বলেন, কুল্লিল মুমিনিনা বলেছেন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, এরা যেন চক্ষু সংরক্ষণ করে রাখে, তবেই তাদের লজ্জাস্থান সংরক্ষিত থাকবে। 31 নম্বর আয়াতে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার নারীদেরকে বলুন তারা যেন চক্ষু হেফাজত করে রাখে, তবেই তাদের সতীত্ব হেফাজতে থাকবে, তাদের লজ্জাস্থান হেফাজতে থাকবে। কাজে কাজেই চক্ষু হেফাজত করলে যে আল্লাহ বলছেন পুরুষের লজ্জাস্থান হেফাজতে থাকবে, চক্ষু হেফাজত করলে নারীদেরও লজ্জাস্থান হেফাজতে থাকবে। প্রশ্ন জাগে, চুকের সাথে লজ্জাস্থানের সম্পর্ক নাকি? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি বলেছি আগেই রসুলের হাদিসটা স্মরণ রাখতে হবে, যে হাদিসে রসুল বলেছেন জিনা কত প্রকার, এলুমেলু নয়, জিনা ছয় প্রকার, এলুমেলু নয়, সিরিয়াল বাই সিরিয়াল। এক নম্বর জিনা আল্লাহ রসুল বলেন চুকের জিনা, দুই নম্বর হল মুখের জিনা, তিন নম্বর হল কানের জিনা, চার নম্বর হাতের জিনা, পাঁচ নম্বর পায়ের জিনা, ছয় নম্বর লজ্জাস্থানের জিনা। বলুন ছয় প্রকার জিনা এলোমেলুভাবে না ক্রমানুসারে? ছয় প্রকারের জিনা এলোমেলুভাবে নয়, ক্রমানুসারে। এক নম্বর হল চুকের জিনা, ছয় নম্বর হল লজ্জাস্থানের জিনা। আল্লাহ বলেন চুকের জিনা বন্ধ কর, লজ্জাস্থানের জিনা বন্ধ হবে। চুকের জিনার সাথে লজ্জাস্থানের জিনার সম্পর্কটা কি, এটা আগে বুঝে নিতে হবে। আর যেহেতু আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা চুকের জিনাকে জিনাই মনে করে না, মুখের জিনাকে জিনাই মনে করে না, হাতের জিনাকে জিনাই মনে করে না, পায়ের জিনাকে জিনাই মনে করে না, এ কারণে জিনা কত প্রকার বোঝার আগে আমাদের বুঝে নিতে হবে জিনা কাকে বলে। আগে কি বুঝে নিতে হবে জিনা কাকে বলে? বিবাহ ছাড়া কোন নারী পুরুষে যৌবনের আনন্দ করার নাম জিনা। বিবাহ ছাড়া কোন নারী পুরুষের যৌবনের আনন্দ করার নাম দেখে দেখে আনন্দ হয় না। যুবক পুরুষ যুবতী নারীকে দেখলে আনন্দ লাগে না, এটা কিসের বিধান? যুবক পুরুষ যুবতী নারীর লগে গল্প গুজব করলে আনন্দ হয় না, কিসের বিধান? যুবক পুরুষ যুবতী নারীর গল্প গুজব শুনলে আনন্দ হয় না, কিসের বিধান? যুবক পুরুষ যুবতী নারীকে তাস করলে শুনলে আনন্দ হয় কিনা, কিসের বিধান? যুবক পুরুষ যুবতী নারীকে নিয়ে সমাগম করলে আনন্দ হয় কিনা, কিসের বিনা? যুবক পুরুষ যুবতী নারীর সাথে সঙ্গমে লিপ্ত হইলে আনন্দ হয় কিনা, কিসের দিনা? লজ্জাস্থানের দিনা। তাহলে দিনা কাকে বলে? বিবাহ ছাড়া নারী পুরুষে আনন্দ করার নাম, বিবাহ ছাড়া নারী পুরুষে আনন্দ করার নাম দিনা। চোখের দ্বারা দেখলে যদি আনন্দ হয় এটা চোখের দিনা, গল্প করলে যদি আনন্দ হয় এটা মুখের দিনা, গল্প শুনলে যদি আনন্দ হয় এটা কানের দিনা। জিনার গাড়ি সারে করতে পেয়ে চুপ থেকে সমাপ্ত হয়ে কোথায় গিয়ে লজ্জাস্থান। কাজেই আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন যে চক্ষু থেকে জিনার গাড়ি ছাড়ে, এখান থেকেই তোমরা ছাড়তে দিও না, জিনার গাড়ি বন্ধ করো, লজ্জাস্থান পর্যন্ত জিনার গাড়ি দেখতে পারবে না। কতটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। বলুন, আপনাদের চট্টগ্রাম শহর থেকে একটা রেলগাড়ি ছাড়ে সিলেট পর্যন্ত যায়, কোথা থেকে ছাড়ে? চট্টগ্রাম থেকে ছাড়ে, সেই পর্যন্ত দিয়ে তার যাত্রা শেষ হয়, সিলেট পর্যন্ত দিয়ে যাত্রা শেষ হয়। বলুন, এই গাড়িটা যদি চট্টগ্রাম থেকে ছাড়তে দেওয়া না হয় সিলেট পর্যন্ত পৌঁছতে পারবে? তেমনিভাবে আল্লাহ বলতেছেন জিনার গাড়ি চক্ষু থেকে সারে, কোথেকে সারে? চক্ষু থেকে জিনার গাড়ি সারে, মুখ হইয়া কান হইয়া পা হইয়া লজ্জাস্থান, পা হইয়া লজ্জাস্থান পর্যন্ত দিয়া ছয় হয়। তাই আল্লাহ বলেন ইমানদার পুরুষদেরকে বলেন চোখ থেকে যেন জিনার গাড়ি ছাড়তে না দেয়, লজ্জাস্থানের লজ্জাস্থান পর্যন্ত বিনা পৌঁছতে পারবে না সত্য। তাহলে যে সমাজে চোখের দিনা চোখের দিনার বাজার খোলা, সেই সমাজে লজ্জাস্থানের দিনা হবেই হবে। যে সমাজে চোখের দিনার বাজার খোলা, সেই সমাজে লজ্জাস্থানের দিনা হবেই হবে। যে সমাজে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগ নাই, যে সমাজে ভিন্ন নারী ভিন্ন পুরুষ দেখার সুযোগ নাই, সেই সমাজে লজ্জাস্থানের দিনা আমার কসম পক্ষ না হতে পারে না। এজন্য আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষকে বলে দিন চক্ষুর সংযত রাখে, লজ্জাস্থান সংযত থাকবে, চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। চোখের জিনা যদি বন্ধ করতে না পারো লজ্জাস্থানের জিনা বন্ধ হবে না। এবার আমরা বোঝার চেষ্টা করি, চোখের জিনা বন্ধ হবে বেপর্দা চালচলনের দ্বারা না পর্দা ঢালানোর দ্বারা? চোখের জিনা বন্ধ হবে বেপর্দা চালচলনের দ্বারা না পর্দা পালনের দ্বারা? পর্দা পালনের দ্বারা। সুতরাং পর্দা বিরোধী যারা সত্যি থাকে, আমাদের আপনাদের মাগুলের সাথে চোখের দ্বারা জিনা করতে চায় যারা, পর্দা বিরোধী যারা পথে যাতে মানুষের মাগুলের সাথে চোখের দ্বারা জিনা করতে চায় যারা, পর্দা বিরোধী যারা মামুন পর্দায় থাকলে এই সমস্ত পয়সারেরা পথে যাতে চোখের জিনা করতে পারে না, এই কথাটা বলতেও পারে না, বললে মানুষকে মানুষের মা বোনকে দেশ থেকে রাস্তায় বের করে আনা যাবে না। এই জন্য ডাক্তারেরা সমাজের উন্নয়ন উন্নতির দোহাই দিয়া আপনাদের মা বোনকে বর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়। তাই আমি বলতে চাই, এই সমস্ত ডাক্তারদের হাত পরে যারা পড়ে গেছেন, এই সমস্ত প্রচারক দুঃখবাদদের হাত পরে যারা পড়ে গেছেন, তাদের অনুমতি জাগ্রত করার জন্য আমি বলতে চাই, ধরুন আপনার যুবতী মেয়ে অথবা যুবতী স্ত্রী অথবা যুবতী বোন ঘর থেকে বেপর্দা হয়ে যদি রাস্তায় বের হয়, তাহলে আপনাদের সমাজে এমন পুরুষ আছে কি যে পুরুষেরা লোলুপ দৃষ্টিতে আপনার বেপর্দা স্ত্রীকে দেখবে? নাই। এক দুজন আছে বললেন, বাকিরা কি আমার কথাটা বুঝেননি? আবার বলছি, আপনার যুবতী স্ত্রী আপনার বাসার থেকে বেপর্দা হয়ে রাস্তাতে বের হলে ঘোরাফেরা করার জন্য, এই রাস্তাতে কি এমন পুরুষ নাই যারা আপনার স্ত্রীকে কামুক দৃষ্টিতে দেখবে, যারা আপনার স্ত্রীকে লুলুক দৃষ্টিতে দেখবে, যারা আপনার স্ত্রীকে ভুলের স্পৃহা নিয়ে দেখবে, এমন পুরুষ সমাজে আছে কি নাই? আছে। তাহলে আপনার যুবতী স্ত্রী ওই সমস্ত দুঃখবালদের কথায় সমাজের উন্নতির নামে আপনার ঘর থেকে আপনার বাসা থেকে বেপর্দা হয়ে বের হল, রাস্তায় ঘোরাফেরা করতে লাগলো, রাস্তার ঘোরাফেরা করা মানুষগুলি কুদৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে লাগলো, দোকানদারেরাও কুদৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে থাকল, এমনকি রিক্সার ড্রাইভারেরাও আপনার স্ত্রীকে কামক দৃষ্টিতে দেখতে লাগলো, এমনকি পথের পাশে বসে মুচি যারা জুতা সিলাই করে তারাও একটু সময়ের জন্য জুতা সিলাই বন্ধ করে আপনার সুন্দরী স্ত্রীকে নয়ন জুড়িয়ে দেখে নিল, আপনার খুব মান হইল। আপনার স্ত্রীকে যে রাস্তার পুরুষ ফলে কুনজরে দেখতে লাগলো, এতে আপনার মান হইল না অপমান? তাহলে আসলে ঘটনা কি? আর বাচ্চার এরা বলে কি নারীর মর্যাদা বলে পর্দার বাইরে, নাকি নারীর অপমান পর্দার বাইরে? যে একমাত্র ইসলামের পর্দা বিধান নারী মর্যাদার রক্ষা কবচ, ইসলামের পর্দা বিধান নারীর মর্যাদার রক্ষা কবচ। যে নারী পর্দার বাইরে যায় পুরুষ পালের লুলুক দৃষ্টির শিকারে পরিণত হয়ে অপদস্থ বৈজ্জত হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন, হে মুসলমান পুরুষেরা, তোমরা যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চাও, চোখের জিনা বন্ধ করো। হে মুসলমান নারীরা, তোমরা যদি সতীত্ব সংরক্ষণ করতে চাও, চোখের জিনা বন্ধ করো। তাহলে এবার বুঝে থাকলে বলুন, কোন মেয়ে লোক, কোন পুরুষের মা বোন, কোন পুরুষের যুবতী স্ত্রী, কোন পুরুষের যুবতী বোন, কোন পুরুষের যুবতী মেয়ে বেপর্দা হয়ে পথে গেছে ঘোরাফেরা করবে, এইটা কি হায়া লজ্জার কথা না বেহায়া বেড়াদার কথা? বেহায়া বেড়াদার কথা। কোন পুরুষের মা বোন রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলবে, রাস্তার পুরুষ বলে কুদৃষ্টিতে দেখতে থাকবে, এইটা পুরুষের জন্য মান না অপমান? লজ্জার নির্লজের লজ্জার কথা নাকি লজ্জা নির্লজের কথা? যার লজ্জা হায়া লজ্জা নাই, তার স্ত্রীকে লুলুক দৃষ্টিতে রাস্তার মানুষে দেখলে তার কিছু আসে যায় না। যার হায়া লজ্জা আছে তার যুবতী স্ত্রীকে রাস্তার পুরুষ বলে কুনজরে দেখলে, যার হায়া লজ্জা আছে তার যুবতী মেয়েকে রাস্তার পুরুষ বলে কুনজরে দেখলে, তার পেস্টিকে বাদে তার মানে আঘাত করে। এই মান অপমান বোঝার মতো অনুভূতি বাংলাদেশে কতজন মুসলমানের আছে? আমার যুবতী স্ত্রী পথে গেছে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে, আর পথের পুরুষ পাল কুদৃষ্টিতে আমার স্ত্রীর সাথে সুচের গিনা করে। আগের কথা বুঝে থাকলে বলুন, কি করে? আমার স্ত্রী রাস্তা দিয়ে বেপর্দা অবস্থায় হেঁটে যায়, আর রাস্তার শত শত হাজার হাজার পুরুষ পাল আমার স্ত্রীর সাথে রাস্তায় চলন্ত অবস্থায় জিনা করে। কিসের দ্বারা? চোখের দ্বারা জিনা করে। এটা আমার জন্য সম্মানজনক না আমার স্ত্রীর জন্য সম্মানজনক, না সকলের জন্য অপমানজনক? এই অপমান কি লজ্জার ব্যাপার নয়? এই অপমান কি লজ্জার ব্যাপার নয়? এই লজ্জা কার আছে? এই সমাজে কতজন মুসলমানের এই অপমানের অনুমতি আছে? এই সমাজের কতজন মুসলমানের এই লজ্জার অনুমতি আছে? আল্লাহ পাক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। যার হায়া নাই তার ঈমান নাই, যার হায়া আছে লজ্জা আছে তার ঈমান আছে। বেহায়াদের ইমান কিনা? যার হায়া আছে তার ঈমান আছে, যার হায়া নাই ঈমান নাই। যার যুবতীর স্ত্রীকে প্রত্যেকের বেভদ্র অবস্থায় পুরুষ পাল মূলক দৃষ্টিতে দেখলে যার হায়া লজ্জা লাগে না, যার যুবতী মেয়েকে রাস্তার পুরুষ পাল মূলক দৃষ্টিতে দেখলে যার হায়া লজ্জা লাগে না, যার যুবতী বোনকে রাস্তার পুরুষ পাল মূলক দৃষ্টিতে দেখলে হায়া লজ্জা যার লাগে না, তার ইমান গেলে কোথায়? আমার কথা বুঝে থাকলে ভাইয়ারা বলুন, যার স্ত্রীকে রাস্তার পুরুষ পালে কু নজরে দেখলে হায়া লজ্জা লাগে না, যার যুবতী বোনকে রাস্তার পুরুষ পালে কু নজরে দেখলে হায়া লজ্জা লাগে না, যার মা বোনকে রাস্তার পুরুষ পালে কু নজরে দেখলে হায়া লজ্জা লাগে না, তার ইমানটা কোথায় রাখল? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ সুরমাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ইমানের অঙ্গ। হায়া লজ্জা ইমানের অঙ্গ। আমার আলোচ্য বিষয় দেহায়ামির অশুভ পরিণাম। আগে তো দেহায়ামি বোঝা লাগবে, দেহায়ামি কাকে বলে? আমার স্ত্রীকে রাস্তার পুরুষ পালে কোন দরে দেখলে আমার সম্মানে আঘাত লাগে না। আমি হায়াওয়ালা না বেহায়া? আমি মর্যাদাওয়ালা না অপমর্যাদা? এই জন্য নাম হইল বেহায়ামি। এবার শুনুন, বেহায়ামির অশুভ পরিণাম থাকি। অশুভ পরিণাম হল, সর্বপ্রথম আমার স্ত্রীর সাথে রাস্তার পুরুষেরা চোখের দ্বারা জিনা করতে থাকবে। আমার কথা বুঝে থাকে বলুন, কথা সত্য কিনা? সর্বপ্রথম আমার স্ত্রীর সাথে রাস্তার শত শত হাজার হাজার পুরুষেরা আমার স্ত্রীর সাথে কি করতে থাকবে? কি করতে থাকবে? সুখের জিনা করতে থাকবে। আর জিনা এমন একটা বদ অভ্যাস, একদিন দুই দিন তিন দিন করলে আরো অগ্রসর হতে চায়। একটা নারীর সাথে একদিন সুখের জিনা, দুই দিন সুখের জিনা, তিন দিন সুখের জিনা করলে পরে এর পরে সে আর সুখের জিনায় তুষ্ট হতে পারে না, এবার মুখের জিনার সুযোগ চায়। একদিন দুই দিন তিন দিন একটা মেয়ের সাথে সুখের জিনা করলে পরে চতুর্থ দিন কিসের জিনার সুযোগ চায়? মুখের জিনা। এবার বলুন, মুখের জিনা কাকে বলে? রসুল বলেছেন, ভিন্ন পুরুষ ভিন্ন নারীর সাথে রসের গল্প করা কিসের জিনা? রসের গল্প বুঝেন? রসের গল্প দেখবেন দোকানে ফাঁচে যে সমস্ত পুরুষেরা গদিতে বসে আছে আর যে সমস্ত নারী খদ্দেরেরা বেফর্দা অবস্থায় দোকানে যায়, দেখবেন কেমন রসের গল্প জমায়। ভিন্ন পুরুষ ভিন্ন নারীর সাথে রসের গল্প করাকে আল্লাহ রসুল কি বলেছেন? মুখের জিনা। চোখের জিনা চলতে থাকলে এই মুখের জিনা চালু হয়। একদিন দুই দিন তিন দিন রসের গল্প করলে আর রসের গল্প শুনলে এ পর্যন্তই তুষ্ট থাকতে চায় না, চতুর্থ দিন তাস করতে চায়, তখন শুইতে চায়, তখন শোয়া শুই হয়, তখন হাতাহাতি হয়, তখন দস্তা দস্তি হয়। প্রথম কিছুদিন পর্যন্ত দেখা দেখি হয়, তারপরে কিছুদিন পর্যন্ত গল্প গুজব হয়, তারপর কিছুদিন হাতাহাতি হয়। কিছুদিন হাতাহাতি হইয়া সারলে পরে এর পরে একটারে নিয়ে আর একটায় বলায়ন করে না। বাংলাদেশে এমন কোন খবর সবর পত্রিকার কাগজে আছে না? দেবর ভাবী নিয়া ফলাতক, দুলাবাই শালী নিয়া ফলাতক, এমন কোন খবর সবর পত্রিকায় আছে না? আপনারা কি মনে করেন প্রথম দিন ওই দুলাবাই শালী নিয়া ফলায়ন করে? প্রথম সাক্ষাতেই দুলাবাই জীবনের প্রথম যেদিন শালীকে দেখল সেই দিনই নিয়া ফলায়ন করে না? কিছুদিন চোখের দিনা চলতে থাকে, কিছুদিন সুখের দিনা চলতে চলতে এরপরে মুখের দিনা চলতে থাকে, মুখের জিনা চলতে চলতে কানের জিনা চলতে থাকে, কানের জিনা চলতে চলতে হাতের জিনা শালি দুলাবাই হাতাহাতি ভাসলামাসি দস্তাদস্তি চলতে থাকে। এরকম কিছুদিন চললে পরে তারপরে দুলাবাই শালি নিয়ে পলায়ন করার সুযোগ পায়। এই জন্য জিনাগুলি সিরিয়াল বাই সিরিয়াল আছে, এলোভাতারি নয়। সর্বপ্রথম হয় সুখের জিনা, তারপরে হয় মুখের জিনা, তারপরে হয় কানের জিনা, তারপরে হয় হাতের জিনা, তারপরে হয় লজ্জাস্থানের জিনা। হাতের জিনার পরে হয় পায়ের জিনা। পায়ের জিনা মানে কি? পলায়ন, পলায়ন, শালি মিয়া দুলাবাই পলায়ন, দুলাবাইয়ের পলায়ন, বাবি মিয়া দেবরের পলায়ন, চাষা তো বুন মিয়া চাষা তো বাইয়ের পলায়ন, খালা তো বুন মিয়া খালা তো বাইয়ের পলায়ন, মামা তো বুন মিয়া মামা তো বাইয়ের পলায়ন, মামা তো চুফা তো বুন মিয়া মামা তো বাইয়ের পলায়ন। এর ঘটনা ঘটছে পত্রিকায় আছে কিনা? ব্যাপারটা কি, এর আগে হাতের জিনা হয়েছিল না? হাতের জিনা হওয়ার আগেই পলায়ন করে, তাহলে পায়ের জিনার আগে হাতের জিনা, হাতের জিনার আগে খানের জিনা, খানের জিনার আগে মুখের জিনা, মুখের জিনার আগে চোখের জিনা, আর চোখের জিনার জন্য দায়ী বেফরদা, চোখের জিনার জন্য দায়ী বেফরদা। এবার বলুন, চোখের জিনার দ্বারা মুখের জিনার সুযোগ হয়, মুখের জিনার দ্বারা খানের জিনার সুযোগ হয়, খানের জিনার দ্বারা হাতের জিনার সুযোগ হয়, হাতের জিনার দ্বারা পায়ের জিনার সুযোগ হয়। আর লইয়া পলায়ন করলে পরে কি সুযোগ হয়? লইয়া পলায়ন করার পরে ৬ নম্বর জিনার সুযোগ হয়। তাহলে জিনার গাড়ি চার ছিল প্রত্যেকে, শেষ হইল গিয়া কোথায়? এই জন্য সুরায়ে নূর এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুসলমান পুরুষদেরকে বলে দিন চোখের জিনা যেন বন্ধ করে, লজ্জাস্থানের জিনা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যেই সমাজে চোখের জিনা নাই সেই সমাজে লজ্জাস্থানের জিনা হতে পারে না, যেই সমাজে চোখের জিনা আছে সেই সমাজেই লজ্জাস্থানের জিনা হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় জিনা করে থাকে, তাহলে ১০০ বেত্রাঘাত করো। এই নির্দেশ কোন মুফতির প্রতি নয়, এই নির্দেশ কোন মুহাদ্দিসের প্রতি নয়, এই নির্দেশ কোন মুফাসসিরের প্রতি নয়, এই নির্দেশ কোন আলেমের প্রতি নয়, এই নির্দেশ কোন মোল্লা মাওলানার প্রতি নয়, এই নির্দেশ মুসলমান সরকারের প্রতি। অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি স্বেচ্ছায় জিনা করে, তাহলে ১০০ বেত্রাঘাত করো, আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কুরআনে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে ১০০ বেত্রাঘাত করো, এটা কার বিধান? যারা বিশ্বাস করে না আর বলে আমরা মুসলমান, সত্যই মুসলমান না মুনাফেক? মুনাফেক। অবিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি ১০০ বেত্রাঘাত। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, অবিবাহিত নারী জিনা করলে ১০০ বেত্রাঘাত। আল্লাহ কুরআনে বলেছেন, যারা বিশ্বাস করে না তারা মুসলমান দাবি করতে পারে, মুমিন নয় মুনাফিক। কিন্তু ১০০ বেত্রাঘাত করার নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। যদি কোন মুসলিম সরকার, যদি কোন মুসলিম সরকার অবিবাহিত জিনাকার পুরুষকে ১০০ বেত্রাঘাত না করে, যদি কোন মুসলিম সরকার অবিবাহিতা জিনাকারিনী নারীকে ১০০ বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত জিনা হবে সকল জিনাকারে সম্মিলিতভাবে যে পরিমাণ পাপ, একা সরকারের আমলনামায় লেখা হবে সেই পরিমাণ পাপ। কথা বুঝতে পারছেন? কাজেই এই সরকারি গদ্দিটা এটা একটা দিল্লি কা লাড্ডু, যু খায়া অবি পস্তায়া, যু না খায়া অবি পস্তায়া। সরকারি যদি জায়গা দিল্লির লাগবে, যে একবার খাইছে তারও বড় আর হুয়া আবার খাইতে পারে কিনা, আর যারা কোনো সময় খায়নি তারও তাদেরও বড় আর হুয়া একবার খাইতে পারে কিনা। সুতরাং শান্তির বিধান, শান্তির আইন দেশে দেশে চালু না করে যারা বারবার গদিতে যেতে চায়, এদের রাজনীতি এক প্রকার ছেলে পেলের খেলার মতো। আমাদের সিলেট এলাকায় বর্ষার মৌসুমে ছোট ছোট ছেলে পেলেরা পানিতে নেমে একটা খেলা খেলে। কোন এলাকায় এই খেলা থাকে বলে লাই খেলা, কোন এলাকায় বলে মলাই খেলা, জানি না আপনাদের এলাকায় কি খেলা বলে। ছেলে পেলেরা পানিতে নেমে একটা খেলা খেলে, একদল ছেলে পানিতে নামলো, নামার পরে দল থেকে একটা ছেলে পৃথক হয়ে একটু পানি হাতে নিয়ে বলল, আমার হাতে কি ভাই? দলের সবাই বলে তোমার হাতে মলাই। এমনি সে ডুব মারে আর বলে আমি পলাই। যেই পলাই বলে ডুব দিল, সমস্ত ছেলেরা সম্মিলিত হবে একটা ছেলেকে দৌড়ানি শুরু করল। এরকম খেলা আছে এই এলাকায়। কি নাম? নাম যাই হোক খেলা, বুঝতে পারছেন? আমি একদিন দেখলাম এক দল ছেলে পানির মধ্যে একটা ছেলেকে দৌড়ায়। জিজ্ঞেস করলাম, ও ভাইয়ারা কি অপরাধ করছে? সেটা তোমরা সবাই মিলে একটাকে দৌড়াও কেন? বলে আপনি হুজুর মানুষ, আপনি বুঝবেন না, আপনি চলে যান। আমি বললাম, মিয়ারা আমাকে বুঝাইলে বুঝবো না কেন? বুঝাও কি হয়েছে? তো তার হাতে মলাই। আমি তার হাতে মলাই কি? কয় না এটা দেখার মলাই না, এটা কথার মলাই। আমি কথার মলাই তার হাতে তাকে দৌড়াবে কেন? ও যেই সইতে পারবে কথার মলাই তার হাতেই যাবে। এবার বলুন, একজন ছেলে একটা ছেলেকে দৌড়াইতে দৌড়াইতে সবাই একসাথে শুইতে পারে না? তুমি একজন আগে শুইতে পারে, যে আগে শুইব মলাই তার হাতে চলে গেল। এবার আগে যে ছেলে থেকে সবাই দৌড়াইছিল সে দ্বিতীয় ছেলে থেকে দৌড়ায়, আর দলের সবাই দৌড়ায়, দলের সবাই দ্বিতীয় ছেলে থেকে দৌড়ায় খেলো, মলাই একবার নিতে পারি কিনা? আর প্রথম ছেলে দেওয়া এবার তারে দৌড়ায় খেলো, মলাইটা আবার খাই কিনা? আপনাদের দেশের রাজনীতির অবস্থাটা এরকম। যারা গদি পাইয়া শান্তি আইন প্রতিষ্ঠা করতে পারল না, দেশের মানুষের সুখ শান্তির ব্যবস্থা করতে পারল না, নিরন্যানি বস্ত্রদের অন্য বস্ত্রের ব্যবস্থা করতে পারল না, গরিব দুঃখীদের দুঃখ গুছাতে পারল না, এদেরকে গদি তুলে ধরা হয়েছে। আর সম্মিলিত বিরোধী দলের মাধ্যমে একদলকে ক্ষমতা তুলে ধরা হয়েছে, আরেক দল গদিতে বসেছে। এবার যারা গদি কোনো সময় পায়নি তারাও গদিওয়ালার বিরুদ্ধে আন্দোলন, যারা একবার গদি পেয়েছিল তারাও গদিওয়ালার বিরুদ্ধে আন্দোলন। ব্যাপার কি? যারা পেয়েছিল তারা দৌড়ায় কেন? তারা বিরোধিতা করে কেন? লাড্ডুটা আবার পাই কিনা? আর যারা আগে পায়নি তারা দৌড়ায় কেন? লাড্ডুটা একবার পাই কিনা? এই কারণে এই গদিটাকে আমি বলি দিল্লি কা লাড্ডু, যে খায়া ও বিপস্তায়া, যে না খায়া ও বিপস্তায়া। এইরকম লাড্ডু মার্খা রাজনীতি যারা করে, বারবার গদিতে যায়, ব্যর্থতার পরিচয় দেয়, গরিবের অভাবগ্রস্তদের খাদ্য দিতে পারে নাই, অভাবগ্রস্তদের বস্ত্র দিতে পারে নাই, রুগীদের সেবা দিতে পারে নাই, জনগণের রাস্তা করে দিতে পারে নাই, জনগণের মানুষ গড়ে রূপে মানুষ রূপে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা দিতে পারে নাই, ব্যর্থ হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, আবার কোন হায়ায় কোন লাগে কোন লজ্জায় আবার আন্দোলন করে গরিতে পাওয়ার জন্য। সুতরাং এই রাজনীতি জনগণের সুখ শান্তির রাজনীতি নয়, জনগণের সুখ শান্তি একটা স্লোগান মাত্র, এই স্লোগানকে উশিলা করে এরা এই লাড্ডুটা আবার পেতে চায়। যতবারই গদিতে যাবে জনগণের শান্তির জন্য কিছু করবে না, এই সমস্ত সরকারের ভালো রকম স্মরণ দেখা দরকার। হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠগড়া দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। যার অধীনে দেশ আছে সমস্ত দেশের জবাব তাকে দিতে হবে, যার অধীনে সমাজ আছে সমাজের জবাব তাকে দিতে হবে, যার অধীনে পরিবার আছে পরিবারের জবাব তাকে দিতে হবে, যার অধীনে কিছুই নাই সাড়ে তিন আর বদির জবাব তাকে দিতে হবে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে। দিলে তা কে আবার বলেন, যার অধীনে পরিবার নাই, যার অধীনে বিবি নাই, যার অধীনে বাচ্চা নাই, যার অধীনে সমাজ নাই, যার অধীনে দেশ নাই, তাকে কি আমাদের দিন তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে? তার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে? যার অধীনে দেশ আছে, যে গদিতে বসে আছে, তাকে শুধু নিজের ব্যাপারে না সমস্ত দেশবাসীর ব্যাপারে তোমার দেশের জিনা হইল না? আপনাদের দেশের জিনা হয়, লজ্জাস্থানের জিনা হয়, কয়েক বছরে একটা না প্রতিদিন অগণিত, প্রতিদিন অগণিত জিনা হয়। আল্লাহ কোরআনে বলেন, যদি জিনাকার পুরুষ অবিবাহিত হয়, এই গদিওয়ালা এর সমেত লাগাও, যদি জিনাকারী নারী অবিবাহিত হয়, এই গদিওয়ালা এক সমেত লাগাও। আপনারা কি মনে করেন আল্লাহর এই বিধানটা দেশে চালু হইলে অবিবাহিত পুরুষ জিনা করলে যদি সরকার তাকে একশো বেত লাগায়, অবিবাহিত নারী জিনা করলে যদি সরকার তাকে একশত বেত লাগাত করে, দেশে আরো জিনা হবে? হবে না। কিন্তু যেই সরকার এই মলাই খেলার মতো দিল্লি কা লাড্ডু যদি দখল করে বসে থাকে, জিনাকার পুরুষকে একশত বেত্রাঘাত করে না, জিনাকার নারীকে একশত বেত্রাঘাত করে না, এই সরকারের দেশে যত হাজার নারী পুরুষ যত লক্ষ জিনা করে সবগুলি জিনা করে, যে পরিমাণ পাপ এটা সরকারের আমল নামায় লেখা হবে সেই পরিমাণ পাপ। এতটুকু বলা আলেমদের দায়িত্ব, বেত্রাঘাত করা আলেমদের দায়িত্ব নয়। দেখেন আজকের ওয়াজ শুনে আবার আগামীকাল কোন দিনাকারকে আপনারা বেত্রাঘাত শুরু করবেন না। বেত্রাঘাত করা আলেমদের দায়িত্ব না সরকারের দায়িত্ব? আর বেত্রাঘাত না করলে সকল দিনার সম পরিমাণ পাপ সরকারের আমলনামায় লেখা হবে, বলে দেওয়া কার দায়িত্ব? আলেমদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, সরকার সরকারের দায়িত্ব পালন করবে কিনা সেটা তার ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমি যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। জিনাকারী নারী, একটু লক্ষ্য করবেন, জিনাকারী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, একশত বেত্রাঘাত করা হয় সরকারের দল। পুরুষের নাম আগে বলেছেন না নারীর নাম? আবার বলি, লক্ষ্য করবেন, সবাই জবাব দিতে হবে। এই জন্য আবার অনুরোধ করে বলি, লক্ষ্য করুন, আল্লাহ বলেন জিনাকারী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, একশত বেত্রাঘাত করা হয় সরকারের দল। জিনাকার পুরুষ আগে বলেছেন না জিনাকারী নারী আগে বলেছেন? আল্লাহ নারীকে আগে দিলেন কেন? তাহলে বাসে আমরা নারীকে আগে বসাইলে অসুবিধা কি? সম্মেলনে নারীদেরকে আগে বসাইলে অসুবিধা কি? অফিসে নারীদেরকে আগে বসাইলে অসুবিধা কি? এরকম প্রশ্ন অনেকে করে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সম্মেলনে আগে বসাবার জন্য, আগে বসাবার জন্য নয়, বাসে গাড়িতে আগে বসাবার জন্য নয়, অফিসে আদালতে আগে বসাবার জন্য নয়, বরং জিনার বেলায় না দেবর্দা নারীরা আগে দায়ী। এই কথাটা বুঝাবার জন্য জিনার শক্তি বিধানের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী নারী আগে বলেছেন। জিনাকারী নারী আর জিনাকার পুরুষ একশত বেত্রাঘাত করো, নারীর নাম আগে বললেন কেন? আল্লাহ বুঝাতে চান যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হয়ে পুরুষের সামনে যায় না, ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ নারীর সাথে জিনা করার সুযোগ পায় না। এ হল দেহায়াত আলচলনের অশুভ হরিনাম। দেহায়াত আলচলনের নাম দেহরদাস আলচলন, আর অশুভ হরিনাম জিনা। অশুভ হরিনাম জিনা, দেহরদাস আলচলন এটা হল দেহায়ামী আলচলন, এর অনিবার্য অশুভ পরিণাম জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ইঙ্গিত করে দিয়েছেন, জিনাকারী নারী আগে বলেছেন কেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, নারী আগে বেপর্দা হয়ে পুরুষের সামনে যায়, তারপর পুরুষেরা জিনার সুযোগ পায়। তাহলে জিনার মুকদ্দমায়, জিনার মামলায়, জিনার বিচারে এক নম্বরের আসামিকে সব নারী না, বেহরদা নারী। জিনার বিচারে এক নম্বর আসামিকে কিভাবে বুঝলেন? আগে নারী বেহরদা হয়ে পুরুষের সামনে যায়, তারপরে পুরুষ জিনা করার সুযোগ পায়। এই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জিনার বিচারে নারীর নাম বলেছেন আজ্জানিয়াতু, এরপরে বলেছেন আজ্জানি, জিনাকারী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় এক ছোট ব্যথা গাত। আমি বলেছিলাম আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হেকমতের কারণে, বিভিন্ন রহস্যের কারণে, বিভিন্ন কৌশলের কারণে মানুষকে দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, পুরুষ আর শুধু নামের ব্যবধান না, যুদ্ধ তারও ব্যবধান আছে, শুধু নামের ব্যবধান, পুরুষে আর নারীতে শুধু নামের পার্থক্য না, যোগ্যতার পার্থক্য আছে। পুরুষকে আল্লাহ এমন কিছু কাজের যোগ্যতা দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন নারীকে দেননি, নারীদেরকে আল্লাহ এমন কিছু কাজের যোগ্যতা দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দেননি। অতি সংক্ষেপে কয়েক মিনিটে এক দুটা উদাহরণ পেশ করছি। নারীদেরকে আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা দান করেছেন, দুনিয়ার কোন পুরুষকে এই যোগ্যতা দান করেছেন? চট্টগ্রামের কোন পুরুষ এই যোগ্যতা পেয়েছে? কখনো নয়। আর পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক ঋতুস্রাব থেকে, মাসিক ঋতুস্রাবের দায়িত্ব থেকে চিরমুক্ত করে সৃষ্টি করেছেন, এই যোগ্যতা দুনিয়ার কোন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। কথা বুঝে আসছে? নারীকে এই যোগ্যতা দেননি। আপনারা আমার দিকে তাকান, নারীকে দেওয়া হয়েছে মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত, সারা জীবন কোনদিন মাসিক ঋতুস্রাব হবে না, এই যোগ্যতা নারীর না পুরুষের? এই যোগ্যতা পুরুষের। এবার বলুন, নারীর একচেটিয়া কতগুলি দায়িত্ব আছে? এক নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। চার নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করায় লালন পালন করা। রাস্তায়, ঘাটে, হাটে, মাঠে, শহরে, বন্দরে, অফিসে, আদালতে না বসবাসের ঘরে, মাসিক ঋতুস্রাবের সময় ফতেঘাটে চলাফেরা ভালো না বসবাসের ঘর ভালো? সন্তান গর্ভে নিয়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় বঙ্গভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা, পুলিশের ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাইলে নারীর কর্মস্থল কোথায়? বসবাসের ঘর। কোন মুনাফিকদের পৌঁছনায়, কোন মুনাফিকদের উস্কানিতে আমাদের মা বোনকে যেন বেপর্দা করে বহায়া বেড়ানোর মতো রাস্তাঘাটে ছেড়ে না দেয়, রাস্তার পুরুষ পালকে যেন আমাদের মা বোনের সাথে অন্তত টুকুর দিনা করার সুযোগ না দেয়, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা বোনের সতীত্ব সংরক্ষিত হবে, পুরুষদের চরিত্র সংরক্ষিত হবে। আল্লাহ প্রদত্ত এই সতীত্ব এবং চরিত্র সংরক্ষণ করার একমাত্র ব্যবস্থা হল পর্দা। এই পর্দার মাধ্যমে আমাদের মা বোনের মানিজ্জত রক্ষা করার, আমাদের মা বোনের সতীত্ব রক্ষা করার, আমাদের পুরুষদের চরিত্র রক্ষা করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন।